السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أذكر আলোচ্য বিষয় আমরা একটু পুরনো দিকে ফিরে যাব। পুরনো বিষয় বলতে প্রথমত আমাদেরকে স্মরণ করতে হবে, মানুষ যখন দুনিয়াতে আসে তখন কত বছর বয়সে সেই মানুষের বা কোন সময়ে তার উপরে ফরজ হয়, মনে আছে? মানুষের কত বছর বয়স হলে তার উপরে ফরজ হয়, বলে না এটা ফরজ এটা হারাম? কার জন্য? সবারই জন্য ফরজ। যখন যখন মানুষ সাবালক হয় তখন ফরজ হয়, 15 বছর না। সাবালক হলে তার উপরে ফরজ হয়। এবারে সাবালক হওয়ার চিহ্ন কি? নারী সম্পর্কে সে জানবে, মেয়েদের ব্যাপারে জানবে, মেয়ে হলে ছেলেদের ব্যাপারে জানবে, যৌন সংক্রান্ত ব্যাপারে জানবে, মিলন ইত্যাদির ব্যাপারে জানবে, স্বপ্নদোষ শুরু হবে, চাহে 12 বছরই হতে পারে, হ্যাঁ 13 বছরের ছেলের বাবা। সুতরাং তখন তাকে সাবালক মানতে হবে। এমন নয় সরকারি আইনের মতো যে ছেলের মা অথচ নাবালিকা, তাই না? সরকারি মতে ক বছরে সাবালিকা হয়? 18 বছরে। আর 15, 16 বছর, 17 বছরে মা হয় না? হয় না। কত কত কিন্তু নাবালিকা, নাবালিকার নাবালিকার ছেলে মেয়ে। এই জন্য হিন্দিতে কখনো কখনো অ্যাডভার্টাইজ দেয়, এ ক্যা তাজুব হ্যায়, এ ক্যা আজব হ্যায়, বাচ্চি কা বাচ্চা, এ ক্যা তাজুব হ্যায়, বাচ্চি কা বাচ্চা। তার মানে 18 নিচে হলে সে এখন বাচ্চি, বুঝতে পারছেন? কিন্তু শরীয়ত তা বলে না, শরীয়ত বলে পেকে গেছে সে, সে আর বাচ্চা বাচ্চি নেই। সাবালক সাবালিকা তখনই হবে যখন তার যৌন চেতনা আসবে, কিংবা নাভির নিচে লোম পুরু হবে, তাই না? আর মহিলার বা মেয়েদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে, সেটা কি? মাসিক শুরু হবে, মাসের মাসিক। মাসিক মানে কি? মাসের মাস যেটা হয় সেটাই মাসিক। মাসিক শুরু হলে পরে জানতে হবে সে মহিলা পেকে গেছে বা সাবালিকা হয়ে গেছে। এখন যদি এইসব আলামত কিছু না পাওয়া যায় তাহলে জানতে হবে যে মোটামুটি 15 বছর বয়স, 15 বছর বয়স হলে পরে তাকে সাবালক সাবালিকা ধরা হবে। যদিও আইন আইন তো বিভিন্ন রকম পাল্টাচ্ছে, 18 বছরের নিচে সে ধর্ষণ করেছে, 18 বছরের নিচে ধর্ষণ করেছে, এমন ধর্ষণ করেছে খুন হয়ে গেছে, তবুও তার শাস্তি হচ্ছে না, কেন? নাবালক, নাবালক, তাই না? আবার আইন পাল্টাতে বাধ্য হচ্ছে, করছে কত? 16 বছর করেছে। ইসলামটা মানবে না, শরীয়তটা মানবে না, নিজেরা মন গড়া। এই জন্য মানুষের মন গড়া তন্ত্র কোনোদিন ঠিক হতে পারে না, অথচ শরীয়ত ঠিক বিধান দিয়েছে, 16 না 18 না, সে যখন সাবালক হবে। আর সাবালকের চিহ্ন হলো এই, সুতরাং তাকে সাবালক ধরে তার শাস্তির ব্যবস্থা করতে হবে, এটাই হলো সঠিক। কিন্তু ওরা সঠিকতার ধারে পাশে যায় না। একদিন কতদিন বলছিল না, মেয়েদের কোনো ভাগ নেই সম্পত্তিতে, ছেলেদের ভাগ, মেয়েদের ভাগ নেই, মেয়েদের বিয়ে দেওয়া হয় শ্বশুরবাড়ি যায়, তাদের সম্পত্তির ভাগ নেই বাপ মায়ের। তারপরে আবার করতে লাগলো, না মেয়েদের ভাগ দিতে হবে, ছেলেদের সমান। তবু শরীয়ত মানবে না যে ভাঙবে, তবু মচকাবে না ছেলেদের ভাগ। সে তার বিয়ে দিলে শ্বশুরবাড়ি গেল, সেও ছেলের সমান ভাগ পাবে সম্পত্তির। এই তো মন গড়া আইন। সুতরাং এসব আইনের উপরে আমাদের ভরসা নেই, বিশ্বাসও নেই, আমরা মানতে বাধ্য নই। আমরা মানব কিসের আইন? আমাদের আল্লাহর আইন, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধান আমরা মানব। আর সেটাই হচ্ছে নির্ভুল বিধান, যেখানে কোনো জুলুম নেই, যেখানে কোনো অন্যায় নেই, বেইনসাফি নেই, এবং যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক সেখানে ঠিক নিক্তিতে মেপে আল্লাহ তাআলা সকলকে ভাগ দিয়েছেন ইত্যাদি। তাহলে ফরজ যখন হবে তখন প্রথম ফরজ কি হবে? হ্যাঁ সরোয়ার ভাই, দুনিয়ার বুকে মানুষের উপর প্রথম ফরজ যেটা সেটা কি? এলেম শিক্ষা করা। আর এলেম বলতে কোন এলেম? দিনের এলেম। এমনিতে বহু রকম দুনিয়ার এলেম আছে, সেসব এলেম না, প্রথম যে এলেমটা শিখতে হবে সেটা কিসের এলেম? দিনের এলেম। এবার দিনের এলেমের মধ্যে সবচেয়ে আগে কোনটা শিখতে হবে? দিনের এলেম তো সমুদ্র, তাই না? কোন বিষয় জ্ঞান আগে আপনাকে শিখতে হবে দিনের এলেমের মধ্যে? আগে নামাজ শিখবেন, না রোজা শিখবেন, না হজ শিখবেন, না জাকাত শিখবেন, নাকি খুনাখুনির বিধান শিখবেন, নাকি মিরাসের বিধান শিখবেন, ফারায়েদ শিখবেন, না কি শিখবেন আগে? হ্যাঁ, আপনার কাছে সবচেয়ে বড় কে? আপনার কাছে সবচেয়ে বড় বাবা মা দুনিয়াতে। বাস দুনিয়াটাই ভাববেন, আর কিছু ভাববেন না। আকবর কে? আকবর কে? আল্লাহু আকবর। তো আল্লাহ যদি সবার চাইতে বড় হন তাহলে তার বিষয়ে আগে জানতে হবে, তারপরে বড় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী রাসূল বলেছেন, তার ব্যাপারে জানতে হবে। তাহলে এই মোটমাট মিলিয়ে দেখা যাচ্ছে যে শরীয়তে যত রকম ইলেম আছে সব থেকে প্রথম ইলেম শিখতে হবে ইলমুল আকীদা, মানে আকিদার জ্ঞান, আকিদার ইলেম শিখতে হবে, যেটা আমাদের দেশে শেখানো হয় না। প্রথমে ওই যে শুরু করা হয়, হ্যাঁ, তাহারাত, পবিত্রতা, গোসল, এই সেই ইত্যাদি শেখানো হয়, কিন্তু আকিদার জ্ঞানটা প্রথমে দেওয়া হয় না। আল্লাহ কোথায় আছেন যেমন জিজ্ঞেস করুন, বলবে সব জায়গায় আছে, তাই না? আল্লাহ সম্পর্কে, আল্লাহ সাকার না নিরাকার? বলবে নিরাকার। তো এইভাবে কোন জ্ঞানই চর্চা হয় না, ফলে আকিদার জ্ঞান সেখানে দেওয়া হয় না। আল্লাহ নবী গায়েব জানতেন না? জানতেন না। নবীরা গায়েব জানতেন না? জানতেন না। কেউ নিষ্পাপ হতে পারে না? পারে না। মানুষ হয়ে গায়েব জানতে পারে না? পারে না। আল্লাহ নবীর নূর থেকে সৃষ্টি না মাটির, মাটির তৈরি আদমি, ইত্যাদি বিভিন্ন বিষয় আছে যেগুলো আমাদের আকিদার শিখার বিষয়, যেগুলো না শিখলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়, মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ জানে সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক আছে, ঠিক আছে। আপনি কি মনে করেন, যদি এরকম আকিদা হয়, বিশ্বাস হয়, তো কেউ মুসলিম থাকতে পারবে? মোটেই না। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম যে জ্ঞান চর্চা করতে হবে, ইলম শিক্ষা করতে হবে, সেটা হচ্ছে আকিদার জ্ঞান, আল্লাহ তাআলা সম্পর্কিত। আল্লাহ তাআলা সম্পর্কে যে জ্ঞান আছে সেই জ্ঞান আমাদেরকে শিক্ষা করতে হবে। তারপর দু নম্বর শিক্ষা হলো, আপনি শিখলেন, আকিদার জ্ঞান শিখলেন, তারপরে ফরজ শিখবেন, হারাম শিখবেন, হালাল শিখবেন, ইত্যাদি ইত্যাদি। ইলমের দুনিয়াতে যেটুকু না শিখলে আপনার হয় না। এবার প্রথমত নামাজ পড়তে হয়, তো নামাজের বিষয়ে উজু করতে হবে, উজু শিখবেন, নামাজ কিসে নষ্ট হয়, উজু কিসে নষ্ট হয়, এসবগুলো আপনাকে শিক্ষা করতে হবে। ধীরে ধীরে আপনাকে সব শিখতে হবে, না শিখলে পরে আপনি এমন অবস্থা হবে যে আপনি ইলেম কি বলে আপনার দিন চর্চা করতে পারবেন না, তার ফলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, জান্নাত যেতে পারবেন না। সেই ইলেম আগে শিখতে হবে। ইলেম শেখা হয়ে গেল, ইলেম শিখছেন, দ্বিতীয় ফরজ আপনার ঘাড়ে আসে, তার পরে পরে দ্বিতীয় ফরজ, সেটা কি? দ্বিতীয় ফরজ আপনি শুনতে পাচ্ছেন না? দ্বিতীয় ফরজটা কি? দ্বিতীয় ফরজ হলো এলেম অনুযায়ী আমল করতে হবে, কাজ করতে হবে, শুধু শিখলে তো হবে না, শেখার পরে পরে আপনাকে আমল করতে হবে, কাজ করতে হবে। কাজ যেটা আপনি শিখলেন সেই অনুযায়ী আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা সব জানলেন, সেই সব সেই ব্যাপারে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করতে হবে। কার তরিকা অনুযায়ী করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। বিদাত কাকে বলে ইত্যাদি। তারপরে আমল শুরু করবেন, সেই আমলটা হবে তৌহিদের ভিত্তিতে, আপনার শিরিক থাকবে না, আর দুটো শর্তের ভিত্তিতে, সেটা হচ্ছে ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি। আমল করলেন, আমল করছেন মাশা আল্লাহ, আমল বেশি করা ভালো না ভালো করা ভালো? আমল যদি বেশি হয় আর যদি ভালো আমল না হয় তো লাভ কি? আল্লাহ তাআলা বলছেন না লে নাবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা না, আমি তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়ার বুকে যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমল, না বেশি আমল না, কে সবচেয়ে ভালো আমল করতে পারে। আর ভালো আমল ভালো হতে হলে কি চাই? দুটো শর্তে চাই, এক হলো এখলাস আর দুই হচ্ছে তরিকায়ে মুহাম্মদ। এখলাস কাকে বলে? হ্যাঁ সরওয়ার ভাই, এখলাস কাকে বলে? তাড়াতাড়ি বলেন, আজকে কিছুই নাই, আজকে শুধু প্রশ্ন উত্তর। এখলাস কাকে বলে? যে প্রথম শব্দ বলছে এখলাস, এখলাসটা কি? এখলাস মানে হচ্ছে খালিস করা, খাঁটি করা। তার মানে আমলটা করবেন কার জন্য? শুধু শুধু আল্লাহর জন্য। এর মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। নির্ভেজাল হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ইত্যাদি। যদি এতে ভেজাল থাকে, মানুষকে দেখানোর জন্য হয়, নাম নেওয়ার জন্য হয়, বদনাম থেকে বাঁচার জন্য হয়, হ্যাঁ, তাহলে আপনার সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তা ভালো হবে না। সে আমলটা আল্লাহর কাছে ভালো হবে না, ভালো না হলে তা কবুল হবে না। আর দুই নম্বর যে হচ্ছে তরিকায় মুহাম্মদ, আপনি আমলটা করবেন কার তরিকা অনুযায়ী? বাপদাদার তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। সহি হাদিসে যেগুলো আছে, যেভাবে তরিকা বলা হয়েছে সেইভাবে সেই আমল করলে তবে আল্লাহ তাআলার কাছে সে আমল ভালো হবে এবং আল্লাহর কাছে কবুল হবে। ব্যাস, আল্লাহ তাআলা আমল দেখে আমাদের বিচার করবেন, আমাদের ঈমান ও আমল দেখে বিচার করবেন, আমাদের বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক রূপ দেখে বিচার করবেন না, আমাদের বংশ দেখে বিচার করবেন না। কবরে যে প্রশ্ন হবে, কবরের প্রশ্ন বংশশ্রেণী হবে, তুমি কোন বংশের লোক, বলা হবে কি কোন আমি অমুক বংশের লোক। আমরা অনেক সময় যাই কোন অফিসে যাই, গেই আমরা পরিচয় দিই, আমি অমুকের, মানে আমি মন্ত্রীর ছেলে বা মন্ত্রীর ভাই, যাতে কি হয় ও বড় মন্ত্রীর ভাই রোব হয়ে যায়। কবরে গিয়ে কি এরকম বলা যাবে আমি অমুক বংশের, আমি আওলাদে রাসূল, আমি আব্দুল কাদের জিলানির ছেলে, বললে কি ফেরেশতা ছেড়ে দেবেন? না না না। সুতরাং মান বাত্তা বিহি আমালুহু লাই ইউসরিআ বিহি নাসাবু, যাকে তার আমল পিছিয়ে দেবে তাকে তার বংশ অগ্রসর করতে পারবে না, এটা মনে রাখতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখবেন এবং আমল দেখবেন, শুধু অন্তরও না, অন্তর দেখবেন এবং আমল দেখবেন। অন্তর ঠিক রাখতে হবে, অন্তর ঠিক রেখে আমল করতে হবে। অন্তর ঠিক রাখার কথা বললাম, তাজকিয়াতুন নাফস করতে হবে, নাফসকে পবিত্র করতে হবে, বিশুদ্ধ করতে হবে। কি করে? কি করে? তৌহিদের ভিত্তিতে। তৌহিদ যখন অন্তরে থাকবে পবিত্র হয়ে যাবে। আর যদি শিরকি বিশ্বাস থাকে, অন্ধ কুসংস্কারমূলক বিশ্বাস থাকে, তাহলে আপনার অন্তর কি হবে? অপবিত্রই থাকবে। তাহলে হলো না, অন্তরকে পরিষ্কার করতে হবে আর অন্তরকে খাঁটি করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য খাঁটি করতে হবে। যদি খাঁটি করেন, নির্ভেজাল করেন, তাহলে আপনার আমলটা ভালো আমল হবে এবং সেটা আল্লাহর কাছে কবুল হবে। এবারে আপনি ইলম করলেন, তার মানে ইলম শিখলেন এবং আমল করলেন, তিন নম্বর ফরজ আপনা আপনি এসে যায়। যখন এই দুটো কাজ আপনি করবেন তখন তিন নম্বর ফরজ আপনার ঘাড়ে আপনা আপনি এসে যায়। এগুলো আপনাদের মুখস্থ থাকা দরকার। তিন নম্বরটা কি? আপনি শিখলেন, নিজে আমল করলেন, বাস। আপনার বউ না শিখলে না আমল করলে সমস্যা নেই, আপনার ছেলে মেয়ে না শিখলে না আমল করলে সমস্যা নেই, আপনার পাড়া প্রতিবেশী না শিখলে না আমল করলে সমস্যা নেই, চাচা আপন জান বাঁচা, আপনি বাঁচলে বাস, বাপার নাম, বাবার নাম, এরকম নাকি? তাহলে কি করতে হবে? তাহলে আপনি যেটা ভালো মনে করে আমল করলেন, শিখলেন, আমল করলেন, সেটাকে অপরকেও শিখাতে হবে। ছাড়বেন না আল্লাহ তাআলা। এ নয় যে আমি বাস টুপি লাগিয়ে ঘুরে বেড়াবো, দেশের লোক গ্রামের লোক যা করছে করুক, না, আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। আপনি কি করবেন? আপনি যেটা ভালো জানলেন, ভালো বলে মানলেন, কাজ করলেন, সেটা অপরকে শেখান। কেউ মানলো না মানলো সেটা আল্লাহ জানছেন, সেটা দেখবেন, সেটা আপনার দায়িত্বে না। আপনার দায়িত্ব হলো কি? পৌঁছে দেওয়া। এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, আর পালন না করলে আপনার শাস্তি আছে। আমরে বিল মারুফ আছে, ওই যে জাহাজের আপনারা উদাহরণ জানেন, যে দুতলাতে ছিল আর উপরতলা থেকে পানি নিতে এসে নিচের তলার লোকেরা বিরক্ত হচ্ছে, উপরতলার লোকেরা বিরক্ত হচ্ছিল, তখন নিচের তলার লোক বলে আমরা তো পানির ভেতরেই রয়েছি, সমস্যা কি, দে ফুটো করে পানি ঢুকুক। উপরতলার লোক বলছে কি ব্যাপারে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, বলছে ওই নিচে ফুটো করছে পানি বের করবে, না বাধা দে জাহাজ ডুবে যাবে, দূর যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, ওদের কাছে যাওয়া দরকার কি, ওরা ফুটো করছে ওরা বুঝবে ওরা ডুববে। এলোগুলো বোকা নাকি খেপা? দুটোই বোকা এবং খেপা। ডুববে তোদেরকে নিয়ে ডুববে, সেটা তো হুঁশ করতে হবে। এই জন্য চাচা আপন জান বাঁচা এই কথা ঠিক না। অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তিন সমুদয়ে, অন্যায় দেখে অন্যায় রুখতে হবে। সুতরাং ইলেম শিখে আমল করে তা মানুষের মাঝে প্রচার করতে হবে, এটা আপনার দায়িত্ব। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে আহ্বান করা, সহি আকিদা আমরা এখানে অনেক শিখছি। এখানে সৌদি আরবে যারা এসেছেন তারা সহি আকিদা শিখছেন, শুধু আপনারা না আমরাও শিখছি। আমরা দেশে পড়াশোনা করেছি, আমরা শিখতে পারিনি, এখানে এসে আকিদা শিখেছি। সাধারণ পাবলিক তো দূরের কথা, এখান থেকে এসে বহু মানুষ বহু লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, বরং মাসে লক্ষ টাকা পাঠাচ্ছে, কিন্তু কয়েকটা মানুষ সহি আকিদা পাঠাতে পেরেছে দেশে, নিজের ছেলে মেয়ের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে, স্ত্রী পরিজনের কাছে, কয়জন সহি আকিদা, যেটা অমূল্য সম্পত্তি, অমূল্য ধন, লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছেন, সহি আকিদা কজন পাঠিয়েছেন বলুন? যারা পাঠিয়েছেন তারা নিশ্চয়ই ভাগ্যবান, সৌভাগ্যবান। যারা শুধু টাকাই দেখেননি, টাকা আছে ঠিক আছে, এখানে টাকা আছে, টাকা পাঠান, বাড়া কেউ দেয়নি, কিন্তু সেই সঙ্গে যে অমূল্য ধন, যেটা অমূল্য রত্ন, সেই রত্ন যে দেশে পাওয়া যায় না এখানে পেয়েছেন, সেইগুলো কুড়িয়ে, এগুলো তার, এগুলো আপনাদেরকে কষ্ট করতে হয় না, পয়সা কামাতে মেহনত করতে হয়, কিন্তু এইগুলো সহি আকিদা শিখতে, দিনের ইলেম শিখতে কষ্ট করতে হয় না, গাড়ি করে আনা হচ্ছে, খাইয়ে দাইয়ে পাঠানো হচ্ছে, তাই না? আল্লাহ আকবার। তবুও মানুষ এই অমূল্য রতনের ব্যাপারে শৈথিল্য করছে, এদেরকে জবাব দিতে হবে না ভাবছেন? টাকা পাঠালে কই, দিন পাঠালে না, সহি আকিদা পাঠালে না, যেটা সঠিক তুমি জানলে মানলে পালন করলে সেটা তো শিখালে না পরিবারকে, তারপরে না মানলো। অনেক পরিবার শোনে না, অনেক ছেলে মেয়ে শোনে না, আলাদা কথা, না মানলো মানলো। অনেক লুতের বিবি হলে নুহের বিবি হলে মানবে না, তাই না? নুহের ছেলে হলে শুনবে না, ইব্রাহিমের বাপ হলে মানবে না, তাই না? কিন্তু কাজটা তো, দায়িত্বটা পালন করতে হবে নিজেকে। আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, হেদায়ত কার হাতে? আল্লাহ হাতে হেদায়ত। কিন্তু করেছেন আপনি চেষ্টা, সেটা আপনি কিন্তু আল্লাহ আপনি দেখবেন। যখন আপনি তিনটে কাজ করবেন, যখনই আপনি দাওয়াতের কাজ করবেন আর আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করবেন, দিনের দিকে মানুষকে আহ্বান করবেন, ও মুসলিমদেরকে এই দিনের দাওয়াত দেবেন, নাকি অমুসলিম না তাদের দিন পালন করে বেহেস্তে যাবে? না, বেহেস্তে তাদেরকে যেতে হলে এই দিন পালন করতে হবে, এই দাওয়াত দেবেন। আর মুসলিম যারা আছে, মুসলিম থেকেও যারা নাস্তিক, মুসলিম থেকেও যারা মুশরিক, মুসলিম থেকেও যারা কাফের, যাদের আকিদা সহি নেই, তাদেরকে আপনি সহি আকিদার দিকে দাওয়াত দেবেন, এ দায়িত্ব আছে আপনার। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কোনো কষ্ট হবে না, আপনাকে কেউ গালি দেবে না, আপনাকে আমেরিকার দালাল বলবে না, ইহুদির দালাল বলবে না, আপনাকে কি বলে সৌদি আরবের গোলাম অমক তমক, অনেকে মারতে আসবে, অনেকে ইট পাথর ছুড়বে, অনেকে থুতু দেবে, অনেকে আপনার ফেসবুকে জুতো গলায় ঝুড়িয়ে দেবে, আপনার গালে জুতো মারবে, ইত্যাদি বহু রকমের কষ্ট আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট ভুগেছেন, পাথর খেয়েছেন, তাই না? যুদ্ধ বিগ্রহে কষ্ট পেয়েছেন, দাঁত ভেঙেছে। তো আপনি যদি দিনের দাওয়াত দিতে যান তো আপনার কষ্ট হবে না? হবে না, কষ্ট অবশ্যই আসবে। ওয়াসবিরা আলা মা আসাবাক। তো এই সময়ে আপনার চার নম্বর ফরজ যেটা অটোমেটিক আপনার ঘাড়ে আসে সেটা কি? সবর করা, ধৈর্য ধারণ করা আসবেই, এটা পরপর পরপর এ আপনার কোনো উপায় নেই, আসবেই আসবে। যখনই আপনি দেখবেন, আপনি যখন যখনই আপনি বলবেন যে দেখো দিনের কথা মানো, সহি আকিদা মানো, সহি দিনের দিকে এসো, তখনই আপনার অপবাদ আসবে আপনার প্রতি, আর তখনই আপনাকে লোকে কি বলবে, গালি দেবে, কষ্ট দেবে, দৈহিক দৈহিক শারীরিক ভাবেও কষ্ট দিতে পারে, মানসিক ভাবেও কষ্ট দিতে পারে। তবে হ্যাঁ, সংঘাতে যাওয়া ঠিক না। আপনি অপরকে গালাগালি করবেন, আপনি সৌদি আরব থেকে এসে ভালো শিক্ষা শিখলেন, তারপরে গিয়ে জামাতে উঠে এই তোমরা সব মুশরিক, তোমরা সব বিদাতি, সব জাহান্নামে যাবে, এরকম কি বলবেন? না, এরকম না, আপনার হিকমত থাকা দরকার। আপনি নিজে তখন আপনার ভিতরে অহংকার হবে, আর সে অহংকারে আপনি সবাইকে ছোট তুচ্ছ করবেন। অহংকার মানে কি, নিজেকে বড় মনে করা সবাই ছোট, না এরকম করবেন না। হিকমতের সাথে আপনাকে তর্কে যাবেন না, আর তাদেরকে গালাগালি করবেন না, অন্ধকারকে গালি দিয়ে লাভ নেই। কি করতে হবে, অন্ধকারের মাঝে আলো জ্বেলে দিতে হবে, বাতি জ্বালিয়ে দেন। আপনি ধীরে ধীরে ধীরে ধীরে হাব্বা হাব্বা বলুন, আপনার যাকে বলার দরকার। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছিলেন, প্রথমে কার কাছে গিয়েছিলেন, প্রথমে কার কাছে গিয়েছিলেন, সেখানে আপনি যান, প্রথমেই যেতে হবে রাজার কাছে, বল রাজা ঠিক হলে সবাই ঠিক, আমার যদি প্রধানমন্ত্রী ঠিক হয়ে যায় গোটা দেশ ঠিক হয়, এইরকম ধারণা ভুল, এরকম ধারণা ভুল। যেতে হবে কার কাছে, যেখানে যেতে হবে না, কার কাছে যেতে হবে, যেখানে আপনাকে হিলতে হবে না, নড়তে হবে না, কোথাও যেতে হবে না, তার মানে কোথায়, একান্ত নিজস্ব আপন জনের কাছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। সবার প্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন, আহা মা খাদিজা, শুরু করেন স্ত্রী থেকে। স্ত্রী যদি না মানে, ঠিক আছে না মানলো, তখন আপনি বলেন ছেলে মেয়েদেরকে বলেন, না মানলো বয়ে গেল পাড়ার লোককে বলেন, না মানলো বয়ে গেল গ্রামের লোককে বলেন, গ্রামের লোক না মানলো বয়ে গেল, তখন আপনি যান বাইরে, সমস্যা নেই। কিন্তু শুরু তো করুন, শুরুটা কোথা থেকে করবেন, ঘর থেকে শুরু করতে হবে, ঘর থেকে শুরু করতে হবে। আপনি শুরু করুন দাওয়াতের কাজ শুরু করুন, যদিও ঘরের লোক আপনাকে পাগল, যেমন এই যে আসছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বলছে ঘরের লোক পাগল বলছে, ঘরের লোক খাবার বন্ধ করে দেব বলছে, ঘরের লোক মানে সহি আকিদা গ্রহণ করেছে তার জন্য, কোথা থেকে শিখে আসছিস এসব কুফরি কথা, কোথায় শিখছিস, হ্যাঁ সৌদি আরবের সব এরা আমেরিকার দালাল, এরা ওই সেই জাকির নায়কের কথা বলছিস, ও হচ্ছে জাকির নায়ক, কাফের নায়ক, ওই সর্বনাশ করলো, ওই দিনকে ধ্বংস করে দিল, ইত্যাদি ইত্যাদি, ওদের কথা শুনছিস, প্যান্ট শার্ট পরা, বুট পরা, কি বলে এটাকে, কি বলে টাই পরা, টাই পরা, হ্যাঁ এদের কথা শুনছিস, সে তো একজন মুলহেদ, একজন কি বলে ওটাকে, ইহুদির দালাল, আমেরিকার দালাল ইত্যাদি। আরে ইহুদির দালাল হলে, আমেরিকার দালাল হলে পরে আমেরিকা ভিসা বন্ধ করে দিত নাকি, ব্রিটেন ভিসা বন্ধ করে দিত। যাই হোক, যে যা পারে বলছে বলবে, আর কষ্ট হবে, কষ্ট হবে না, হবে না কষ্ট হবে, আপনাকে শয়তান বলবে, আপনাকে আরো অনেক কিছু বলবে। এই জন্য বলছে যে অমক এরা মাদানি মাদানি মাদানি নয়, আল্লাহর কসম, আবার রবের রবের কাবার কসম বলছে, রবের কাবার কসম বলা যায় নাকি কাবার রবের কসম বলতে হবে, এখন জানি না, সে হয়তো রেগে গিয়ে উল্টা পাল্টা বলছে, সে বলতে পারে, বলছে কসম করে বলছে মাদানি নয় বিদাতি বিদাতি বিদাতি, চ্যালেঞ্জ করছে যে তার সঙ্গে আমি বাহাস করব, মোনাজারা করব, মানে সিং লড়ার জন্য প্রস্তুত হচ্ছে, গালাগালি তো করছি, মা বোন তুলে গালাগালি করছে, তো এই ক্ষেত্রে আপনার কি দরকার, ধৈর্যের দরকার। ধৈর্যহীন হলেই গেল, ধৈর্যহীন হওয়া মানেই হচ্ছে গাড়ির ব্রেক ফেল হওয়া, আর ব্রেক ফেল হলো তো অ্যাক্সিডেন্ট হলো, ব্রেক ফেল হলেই আপনার অ্যাক্সিডেন্ট জরুরি। সুতরাং এই ক্ষেত্রে সত্যি কঠিন জায়গা, সহজ জায়গা না, দাওয়াতের কাজ খুব কঠিন, নবী রাসূলের কাজ, নবী রাসূলগণের কাজ কিন্তু সহজ মানে নয়, কুসুমাস্তীর্ণ নয়। কুসুম মানে কি, কুসুম মানে ফুল, আমরা কুসুম মানে যে একটা শস্য জানি তাই না, কুসুম দানা আছে না, কুসুম সব, ওটা কুসুম মানে ফুল, তো কুসুমাস্তীর্ণ মানে ফুল বিছানো নয়, যে আপনি যে পথে যাবেন সে পথে আপনাকে সবাই বলে মারহাবা মারহাবা, ফুল বিছানো আছে, আপনার কোনো কষ্ট হবে না, কেউ আপনাকে ঢিল ছুড়বে না, কেউ আপনাকে গালি দেবে না, কেউ আপনাকে সবসময় আপনাকে ফুল বর্ষণ করবে তাই না, যেমন দেখেছেন রাজনৈতিক নেতাদেরকে কিভাবে গোলাপ ফুল দিয়ে বরণ করা হচ্ছে, তারপরে কেউ খাবার দিচ্ছে, সব সময় যে আপনি ঘরে ঘরে আন্ডা খেয়ে বেড়াবেন, পাড়া গ্রামে আন্ডা খাওয়ায়, তাই না? মুনি সাহেব বাড়িতে এসছে, কিছু নেই তো, ডিম আছে তো, ডিম সেদ্ধ করে দে, যে যেমন পায় ডিম খাওয়ায় মেয়েরা, মাশাআল্লাহ। সব জায়গায় যে আন্ডা খেতে পাবেন তা না, কোনো কোনো জায়গায় ডান্ডাও খেতে হবে। তবে হ্যাঁ, ইচ্ছা করে ডান্ডা খাবেন না, আমি বারবার বলছি যে ইচ্ছা করে তর্কে যাবেন না, ইচ্ছা করে সংঘাতে যাবেন না, ডান্ডা খেতে যাবেন না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব বলে যুদ্ধং দেহি না, এরকম না, এটা নিয়ম না, এর নীতি না। নীতি হলো আপনি নরম ভাবে হিকমতের সাথে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতের সাথে, সুন্দর উপদেশের সাথে মানুষকে আহ্বান করতে হবে। না যদি না মানো তো বোম মেরে দেবো, তাহলে তো আপনি কতদিন বাঁচবেন? যদি আপনার বুলি এই হয়, আপনার এটাই হয়, তাহলে পরে আপনি কতদিন চলবেন, কতদিন যাবে আপনার? সুতরাং আপনাকে এই কথা অবশ্যই, এই নীতি অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে কি, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যাই হোক, তর্ক বা বিতর্কে গেলে আপনি যদি পারেন বুঝাতে, তাহলে ভালো সাথে তর্ক করতে হবে। এ নয় যে যাতে আর তর্ক যেখানেই হবে, মোনাজারা বলছে না যে চ্যালেঞ্জ করছে, মোনাজারা করব মানে হারিয়ে দেবো, চ্যালেঞ্জ করার মানেই হলো যে হ্যাঁ, ওরা ওদেরকে যদি বলেন যে এসো আমাদের কাছে, এসো এসে মোনাজারা করো, আসবে না, ওদের নিজের দলের, দলের ভিতরে আপনি ঘরের বসে রাজার মাকে গালি দেওয়া সহজ না কঠিন? সহজ, এখন ফেসবুকে খুব লাফা ঝাপা করছে, আর নিজেদের ভক্তদের মাঝে যখন থাকবে, যখন ওই যে সুরির সাক্ষী মাতাল যারা আল্লাহ আকবর সব সমর্থক, সেখানে তো খুব লাফা ধাপা করতে পারবে, কিন্তু এসো আমাদের ভক্তদের কাছে এসো, তখন দেখি তোমার কেমন করে মুখ চলে না, ওদের মাঝে লাফা ঝাপা করছে। তো এইভাবে মোনাজারা মানেই হচ্ছে যে মোনাজারা হবে শেষকালে, দেখা যাবে দুই দল যদি সমান সমান থাকে তাহলে কি হবে শেষকালে, হ্যাঁ গালাগালি হবে, গালাগালি হতে হতে মারামারি হবে, আর মারামারি হতে হতে থানা কে আপনার পুলিশ কাছারি কোর্ট ইত্যাদি কোন লাভ হবে না। এই জন্য মোনাজারা করতে নিষেধ করা হয়েছে, মোনাজারাতে সাধারণত কোনো লাভ হয় না। যদি একান্তই আপনি বুঝেন যে আপনি হকের উপরে আছেন, আপনি পারবেন জয়লাভ করতে, তাহলে যা না হয়, এমনও হতে পারে যে আপনি হকপন্থী কিন্তু জয়লাভ করতে পারবেন না, কারণ আপনার সে হুজ্জত নেই, আপনার সে বলার পদ্ধতি নেই, তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। সুতরাং সহি পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করে আপনাকে হকের ওসিয়ত করতে হবে। ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই হলো চারটি জিনিস জরুরি, বুঝলেন, আমাদের শুরুতে এই জিনিস চারটি মনে রাখতে হবে। আমি আপনাদেরকে বার বার বলি, এই কথাগুলো মনে না রাখলে আপনি আপনার জীবনে চলার পথ পাবেন না। অবশ্য বলবেন, হুজুর আমাদের তো সকাল হলে পরে দুটো পয়সা কিসে আসবে, আর সন্ধ্যা হলে কটা পয়সা থাকলো আর কটা পয়সা গেল, এই হিসাব আমাদের তো আর হিসাব, দিনের হিসাব নেই, আমাদের তো দিনের হিসাব নেই যে সারাদিনে কটা আয়াত পড়লাম, সারাদিনে কটা তসবি করলাম, সারাদিনে কত নামাজ পড়লাম, সারাদিনে কটা দান করলাম, এসব হিসাব আছে কি? এসব হিসাব নেই। বড় জোর অনেকের আছে, সারাদিন যা করলো না করলো সন্ধ্যাবেলায় গিয়ে টিভি খুলে বসলো না, রেডিও খুলে বসলো, এবারে সারা সারাদিনের খবর তখন তার সারা পৃথিবীটাকে, তা না বিবিসি লন্ডন শুনতে হবে, ওটা কি বলে, কি রেডিও বলে, না না না না, এটা হচ্ছে স্থানীয় রেডিও, আর একটা কি বলে, একটা দেখেন আমি ভুলে যাচ্ছি, যেটা বিশ্ব রেডিও আর কি, ওটাকে কি বলে, হ্যাঁ না বুঝলাম, মানে একটা হচ্ছে যে শুধু দেশের রেডিও, আর একটা হচ্ছে বাইরে থেকে আসে, সে বাইরে থেকে আসে ওটা কি রেডিও বলে, আন্তর্জাতিক রেডিও না, আর কি নাম আছে আমি ভুলে যাচ্ছি, যাই হোক রেডিও বিশ্ব সংবাদ, বিশ্ব সংবাদ যেখানে, বিশ্ব সংবাদ তখন নেওয়ার জন্য টিভির সামনে রেডিওর সামনে বাস হতে হতে হতে হতে ঘুম চলে এলো। আর যদি টিভি থাকে, সংবাদ তো নয়, আরো অনেক কিছু দেখতে দেখতে, সংবাদের মাঝে মাঝে অনেকে বলে সংবাদ দেখি, আমরা টিভি নিয়েছি আমরা শুধু সংবাদ দেখি, কিন্তু সংবাদ তো শুধু আসে না, টিভি এই 15 মিনিট পর পর যে মাঝখানে কি আছে চ্যানেল গুলো, তো তাদেরও তো ট্রেনিং চলতে হবে, ব্যবসা তো তাদের তো চলতে হবে, কি আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট কি আছে, সেখানে নোংরা কিছু আসে না, বহু কিছু আসে, সুতরাং ঘি দেখতে দেখতে ছিউ চলে আসে, তখন আপনি কি করেন? যাই হোক, তো সারা দিন খবর যা করলেন করলেন, আবার রাত্রে খবর নিলেন সারা বিশ্বের, এই ছোট মতো মাথাতে আপনি সারা বিশ্ব বল যদি আপনি চাপান, ভারী সহ্য করতে পারবেন? আল্লাহ মুস্তাহ। হ্যাঁ, এবারে সেখানে দেখে উত্তেজিত হয়, গালাগালি করে, হ্যাঁ এই বলছে, ও সেই বলছে, নিজের দল আছে, রাজনৈতিক পার্টি আছে, সে হিসাবে নিজেকে সাজিয়ে নেয়, গুছিয়ে নেয়। সব মানুষ তো সমান না, দেশে চারটা পার্টি থাকলে চার রকম বলবে। টক শো গুলোতে দেখেন, সেগুলো দেখে কত উত্তেজিত আর হয়। তারপরে খেলা অমক তমক, নানা রকমের মাশগালা যাকে বলা হয়, তার মানে ব্যস্ততা আছে মানুষের, মানুষের ঘুমই আসে না। কেন ঘুম আসতে চায় না? এ চিন্তা নেই যে রাতে তাহাজ্জুদ পড়বো, তাড়াতাড়ি ঘুমাই নেই। এ চিন্তা নেই যে ফজরের নামাজ উঠতে পারবো না, এ চিন্তা নেই। খালে কিভাবে আমি বিনোদন করব, বিনোদন মানে তো বোঝেন, কিভাবে আমি চিত্ত রঞ্জন করব, মনোরঞ্জন করব, মানে নিজেকে খুশ করে রাখব, আনন্দ উপভোগ করব। এইভাবে এখন টিভি তো হয় না, নেট নেট চালাচ্ছে, নেট। আর দুঃখের বিষয় যে মাদ্রাসার ছাত্ররা যেখানে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ বলা হয়, পড়ানো হয়, হাফেজ সাহেবরা পর্যন্ত তারা নেট নিয়ে ওই মাদ্রাসার ছাদে কোণে ও কোণে, বাগানে ও বাগানে, পুকুরে ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে নেট খুলে সারা বিশ্বের কি দেখছে, খবর না জবর খবর দেখছে। আবার মাদ্রাসার ভিতরেও আবার স্ক্রিন বেরিয়েছে দেশে, স্ক্রিন, আলাদা স্ক্রিন, ওটা মোবাইলের সামনে, মোবাইল তো ছোট স্ক্রিন তাই না, এই মোবাইলের সামনে মোবাইলটা এভাবে রাখবেন আর স্ক্রিনটা এখানে দেবেন, তো বাস বড় স্ক্রিন হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, বড় স্ক্রিন হয়ে যাবে, একদম সিনেমার মতো দেখা যাবে, যেমন আমাদের প্রজেক্টর হচ্ছে। তো এইসব হয়ে মাদ্রাসার ভিতরে ছাত্ররা ধরা পড়ছে, কত বলা হচ্ছে শুনছে না, কোনো মতেই শুনছে না। বরাঙ্গিল বরাঙ্গি তোর ঘর পুড়ছে যে, পুরুক গো আমার বরাং তো পড়েনি, তার মানে মানবো না। এখন বিশ্বায়নের যুগ, সারা বিশ্ব এক হয়ে গেছে, সারা বিশ্বকে ওপেন করে দেখতে হবে, খুঁজতে হবে। এই বলে তারা কি করছে, নোংরা জিনিস দেখছে মাদ্রাসার ভিতরে। এবার যদি মাদ্রাসার ভিতরে নোংরা জিনিস দেখে, ইমাম সাহেব যদিও মসজিদে না দেখে, তবুও ইমাম সাহেব যদি নিজের রুমে দেখে, আপনি চিন্তা করুন, এইসব দেখতে দেখতেই আপনার যদি ঘুম না আসে বা ঘুমোতে দেরি হয়ে যায়, তাহলে ফজরের সময় আপনি কি করে ফজরের নামাজটা পড়বেন, তাই না? তাহলে যদি আপনি বলেন ভাই সারাদিনটা খেটে খুটে মাইনের বেলায় দোয়া না, আল্লাহ বলে ডাকব কি ভাই, সময় পেলাম না, যদি এইটা বলেন আপনি আল্লাহর কাছে ওজোর চলবে? আল্লাহ তাআলা আপনাকে দিনে রাতে ২৪টা ঘন্টা দিয়েছেন, ২৪টা ঘন্টার মধ্যে কয় ঘন্টা আপনার কাছে চেয়েছেন বলুন আপনি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন ক ঘন্টা লাগবে? ৫০ মিনিটও লাগবে না, ১০ মিনিট করেও লাগবে না, যদি আপনি সঠিকভাবে জামাত সহকারে পড়েন, ঠিক টাইমে যান, চার রাখাত নামাজ পড়তে মোটামুটি ৭ থেকে যাক ১০ মিনিট করেই ধরলাম, ১০ মিনিট করে ৫০ মিনিট, মানে এক ঘন্টাও পুরো আল্লাহ চান না, ২৪ ঘন্টার মধ্যে এক ঘন্টাও চান না, অথচ সেই একটা ঘন্টা দিতেও আমার কষ্ট হয়, দ্বিধা হয়, নামাজ সালাম ফেরার আগেই ছুটছে, কি ব্যাপার বলছে, খবর চলে যাবে, কি ব্যাপার বলছে, খেলা চলে যাবে, খেলাটা মানে খেলা দেখতে দেখতে এসেছে, এবার জামাতে নামাজ পড়তে হবে, সে হুঁশটাও আছে, এবার ও যে জামাতে নামাজ পড়ছে বেচারি, এবার ও যদি নিজের মনটাকেই ফুটবল বা কি বলে ওটাকে ক্রিকেটের মাঠ করে রেখে দেয়, নামাজ পড়ছে না ক্রিকেটের বল ব্যাট মারছে, ও তো নামাজ পড়তে পড়তে হবে, যদি সালাম ফিরে সে ছুট দেয়, তার মানে কি ও নামাজ পড়তে পড়তেও খেলছিল, আর যারা দেখে তারা যেন খেলে, তাদের মন যেন ওদের সঙ্গে খেলে। তো এইভাবে যদি অবস্থা এই হয়, তো নামাজই বা কিভাবে হয়, কিভাবে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের হৃদয় থাকে, আমাদের অন্তর কি সেখানে যুক্ত থাকে, নাকি আমরা উপরে উপরে দাঁড়িয়ে ভেসে ভেসে নামাজ পড়ি, লা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ কখন মাঝে মাঝে স্মরণ হয়, আল্লাহ আকবার, তারপরে কি বলছি না বলছি অনেক সময় তো জানিও না বুঝিও না, সুবহানাল রাব্বিল আলা, সুবহানাল রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ না কি বলুন তো, ঠিক মতো দেখি কে বলতে পারে ঠিক মতো, দাঁড়ান আপনি বলুন তো, সামি আল্লাহ, হ্যাঁ কি সামি, সামি আল্লাহ, সবাই সামি আল্লাহ বলবে, সামি আল্লাহ, তার মানে হয় আল্লাহ না হয় ইয়াল্লাহ, সামি আল্লাহ আর না হয় সামি আল্লাহ। কি বললেন আপনি এতে বলতে পারবেন? সামি আ, সামি আল্লাহ। যদি সামি আল্লাহও বলেন ঠিক মতো, তো বললেনটা কি আপনি? অধিকাংশ মানুষ জানে আল্লাহ আকবর, হ্যাঁ আল্লাহ বড় জানে, আল্লাহ বড়, আল্লাহ সবার চেয়ে বড় তাও জানে না, আল্লাহ বড়, আল্লাহ আকবর, তাই না? কিন্তু মাঝখানে সামি আল্লাহ হলে মানে হামিদা যে বলা হয়, এটা মানে কি? অধিকাংশ মানুষ যারা আরবি পড়েছে তারা ছাড়া জানে না। বাংলাতে যারা খবর রেখেছে মাঝে মাঝে দেখে মানে যে হ্যাঁ নামাজে যা বলি তা বুঝতে হবে, কারণ না বুঝলে নামাজ হয় না, না বুঝলে নামাজে প্রাণ আসে না, নামাজ বাতিল হয়ে যায়, তা বলছি না নামাজ হয় না মানে নামাজ পরিপূর্ণ হয় না, নামাজে প্রাণ আসে না। এই জন্য দেখবেন কিছু মানুষ বাংলা শিক্ষিত তারা আরবি জানে না, কিন্তু মানেগুলো দেখে নেয় যে আমি কি বলছি নামাজে কি বলছি, মোটামুটি যেন মনে থাকে। এ কথা বহু মানুষ আছে, সতর্ক মানুষ আছে, একবারে যে মানুষ নেই তা না। বিশেষ করে আমরা যারা আরবি ছাড়া শিক্ষা নি, বাংলা শিক্ষিত যারা, অনেকে বাংলা কোরআন পড়তে চায়। আমাদের দেশে বাংলা কোরআন আছে তাই না? বাংলা উচ্চারণ হবে, পারবেন? ইন্নাল্লাহ সামিউন আলিম, মানে নিশ্চয়ই আল্লাহ তাআলা, সামি মানে সর্বশ্রোতা, আর আলিম মানে কি? আলিম মানে কি বাংলাতে? আ লয় দীর্ঘই ম আলিম, আলিম মানে কি আরবিতে? আলিম, আলিম মানে হচ্ছে কষ্টদায়ক, মর্মন্তুদ। তো আল্লাহ কি কষ্টদায়ক মর্মন্তুদ? তাহলে কি ব্যাপারটা কি? সামিউন আলিম, আইন দিয়ে বলতে হবে। কোন বাঙালি আইন দিয়ে বলতে পারবে? আইনের উচ্চারণ জানে, সে আ লেখা আছে আলিমই বলবে। তাহলে আপনি আল্লাহ সর্বজ্ঞ, আলিম মানে হচ্ছে সর্বজ্ঞ, আর আলিম মানে মর্মন্তুদ, কষ্টদায়ক বেদনাদায়ক। তাহলে আলিম মানে বললেন আপনি, কি বুঝলেন? বুঝলেন না, বললেন আপনি মুখে, যার অর্থ হলো কি? বেদনাদায়ক, উল্টো অর্থ হয়ে গেল। তার মানে দাদা বলতে গিয়ে আপনি কি বললেন তাকে? গাধা। বলবেন হুজুর আমরা তো জানি না। ঠিক আছে, আপনি পড়ছেন কেন? আপনি আরবি শিখে পড়ুন, শিক্ষা করে পড়ুন, আপনাকে বাংলা কোরআন পড়তে হবে, কে বলল? ঠিক নামাজে যে দোয়াগুলো বলি আমরা, সূরা ফাতিহা যদি ঠিক মতো না জানি তাহলে হবে না, কি করে হবে বলুন? কি করে নামাজ হবে? এই জন্য নামাজ যেটা মেন জিনিস, সে জিনিসটা ভালো করে শিখতে হবে। সূরা ফাতিহা কমসে কম ছোট ছোট সূরাগুলো ঠিক মতো শিখতে হবে, কেন হচ্ছে না জেনে নিতে হবে, ইমাম সাহেবের কাছে লজ্জা করলে হবে না ইত্যাদি। ইমাম সাহেব রাখা হয়, সেই নামাজটা পড়িয়ে দেয়, পেছনে নামাজ পড়ে যা বলে আল্লাহুম্মা আমিন বলে চলে আসি। তো এগুলো তো এইভাবে তো দিন চলে না, এইভাবে তো এর উদ্দেশ্য দিনের উদ্দেশ্য নয়। দিন হচ্ছে পরিপূর্ণরূপে দিন পালন করার জন্য এসেছে বিধান, সংবিধান, একটা জীবন সংবিধান। আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে এটাকে ফিট করতে হবে। এখন মেন জিনিস আপনাকে সংযুক্ত করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সাথে মসজিদের সাথে আপনাকে বেঁধে দেওয়া হয়, যাতে করে কি হয় আপনার আপনার চরিত্রটা কন্ট্রোল হয়। কিন্তু সেখানে যদি আপনি ফাঁকিবাজি করেন তাহলে কি করে হবে? তো যাই হোক, আজকে মোটামুটি কথা ছিল যে চারটি কথা আপনার মনে রাখা দরকার, যেটা সব সময় আপনি মনে রাখবেন তাহলে আপনার দিনটা ঠিক থাকবে। দুনিয়ার দিকটা আলাদা, দুনিয়ার হিসাব নিকাশ তো আপনি করবেনই, আপনার দোকানের হিসাব, আপনার মাজরা বা মাঠের ঘাটের হিসাব, আপনার চাকরির হিসাব তো আছে, ছেলে মেয়ের হিসাব, পড়াশোনা অমক তমক এসব তো আছেই, কিন্তু আপনার দিনটা কিসে ঠিক থাকবে সেটা চেষ্টা করে আপনাকে রাখতে হবে, নচেত খসর। ইন্নাল ইনসানা লাফি খসর, আসরের কসম ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খসর, ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, বরং লাভবান হই এবং সফল হই দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।